আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজাল লাকুম মিনাস সামাই মাআ ফা আমবাতনা বিহি হাদায়িক যাতা বাহজা মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা আইলাহুম মা আল্লাহ বাল হুম কওমুন ইয়াদিলুন। আলামিন এই আয়াত এবং এরপরে বেশ কয়েকটি আয়াতে আল্লাহ পাক তিনি একমাত্র স্রষ্টা এবং তিনি সমস্ত ইবাদত বন্দেগীর হক রাখেন, নাকি আল্লাহর সাথে আর কেউ অংশীদার আছে যাদের তোমরা পুজো করবে, যাদেরকে তোমরা উপাসনা করবে, যাদেরকে ডাকবে? আল্লাহ ফাক রব্বুল আলামিন মানুষকে বিচার করতে বলেছেন, মানুষকে চিন্তাশীল হতে বলেছেন। তার আগের আয়াতে আমরা তাফসির করেছি আল্লাহ পাক সেই আয়াতটিতে এরশাদ করেছেন, আল্লাহু খায়রু আম্মা ইউশরিকুন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ নাকি ওই সব উপাস্য যেগুলিকে তোমরা আল্লাহর শরীক করে থাকো? কে শ্রেষ্ঠ তোমাদের কাছে, কে ভালো দিতে পারে? তারপরে আল্লাহ পাক বলছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, নাকি তিনি শ্রেষ্ঠ যিনি আসমানসমূহ এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন? ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মান, এবং তোমাদের উদ্দেশ্যে আকাশ থেকে পানি বর্ষণ করেছেন। ফা আমবাতনা বিহি হাদায়িকা যাতা বাহজা, অতঃপর আমি আল্লাহ সেই পানির মাধ্যমেই তোমাদের জন্য উদ্যানরাজি উদ্গত করেছি যা মনোরম, উদ্যানরাজি আমি উদ্গত করেছি, সৃষ্টি করেছি। মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, তোমাদের পক্ষে সম্ভব ছিল না যে বাগানের একটি গাছ তোমরা উদ্গত করতে পারবে। আল্লাহ যদি না দিতেন তোমাদেরকে, তাহলে বাগান তো দূরের কথা, একটি গাছ পর্যন্ত তোমরা উদ্গত করতে পারতে না। এলাহুম্মা আল্লাহ, তারপরে কি আল্লাহর সাথে আর কোনো সত্য উপাস্য আছে? না, কখনো না। বলহুম কওমুন ইয়াদলুন, বরং যারা মুশরিক, যারা বহুত্ববাদী, যারা আকীদা আমলে কাজে শিরক করে থাকে, আল্লাহ ছাড়া অন্যকে ডেকে থাকে, আল্লাহ ছাড়া অন্যের কাছে মনে করে যে সন্তান সন্ততি পাওয়া যায়, রোগের আরোগ্য পাওয়া যায়, মনের কামনা বাসনা পূরণ হয়, এরা এমন এক জাতি যেই জাতি বিচ্যুত সঠিক রাস্তা থেকে। ইয়াদলুন, ইয়াদলুন আনিল হক, সত্য থেকে এদের পদস্খলন ঘটেছে, সঠিক পথ থেকে, সরল পথ থেকে, জান্নাতের পথ থেকে এরা আছাড় খেয়ে পড়েছে, বিচ্যুত হয়েছে। একটি তাফসির ইয়াদলুনের, আর আদালা ইয়াদলু মানে যেমন বিচ্যুত হয়, সঠিক রাস্তা থেকে সরে যাওয়া হয়, ঠিক তেমনি আদালা মানে সমান করা, সমকক্ষ, সমতুল্য করা হয়। এতে থেকে আরবি ভাষায় আজকেও নতুন আরবিতেও ভাইরাকে বা সাড়ুকে আদিল বলা হয়, মানে যেই পরিবারের মেয়ে আপনি বিয়ে করছেন তার বোনকে আরেকজন বিয়ে করেছে, আপনার সমান, সমকক্ষ, সমতুল্য, আদিল। তাহলে তাফসির অন্যরকম হয়ে যায়, বলহুম কওমুন ইয়াদলুন, বরং এরা এমন এক সম্প্রদায় যেই সম্প্রদায় ইয়াদলুন মা আল্লাহ, আল্লাহর সমকক্ষ সমতুল্য সাব্যস্ত করে। মহান আল্লাহ তারপরে আরো জিজ্ঞাসা করছেন মানব জাতিকে, আম্মান জালাল আরদা কারারা, নাকি সেই আল্লাহ শ্রেষ্ঠ যিনি পৃথিবীকে, এই ভূমিকে করেছেন বসবাসযোগ্য, কারার, স্থির। এই পৃথিবী যদি স্থির না থাকতো, টলমল করতে থাকতো, যেমন পানির উপর ভাসমান অবস্থা ছিল, আল্লাহ পর্বত যদি না দিয়ে স্থির না করতেন, তাহলে কখনো তোমরা বসবাস করতে পারতে না। এখনো যদি সামান্যতম ভূমিকম্প শুরু হয়ে যায়, তাহলে তোমাদের নিদ্রা হারাম হয়ে যাবে। তিনি কি শ্রেষ্ঠ নন? ওয়া জাআলা খিলালাহ আনহারা, এবং এই ভূমির মাঝে মাঝে আল্লাহ বহু নদী নালা প্রবাহিত করেছেন, নদীর পানি তোমাদেরকে ডুবিয়ে দেয় না যখন তখন, আর তোমাদের পানির প্রয়োজন রয়েছে, শুধু যদি স্থল স্থল আল্লাহ পাক করে দিতেন, পানি না রাখতেন, তাহলে তাতেও তোমাদের জীবন যাপন অচল হয়ে যেত। ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া, এবং এই পৃথিবীতে আল্লাহ পাক বড় বড় পর্বতমালা স্থাপিত করেছেন। ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা, এবং দুই শ্রেণীর সাগরের মাঝে আল্লাহ পাক প্রাচীর তৈরি করে দিয়েছেন, মিষ্টি পানি আর লোনা পানির মাঝে আল্লাহ প্রাচীর তৈরি করে দিয়েছেন। বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, একটা অপরের দিকে সীমা লঙ্ঘন করে যায় না, অতিক্রম করে যায় না, যদি মিষ্টি পানি এসে লোনা পানির সাথে মিশে যেত, লোনা পানি এসে মিষ্টির সাথে মিশে যেত, সমুদ্রের পানি এসে যদি নলকূপের পানির সাথে মিশে যেত, তাহলে তোমাদের পৃথিবীতে জীবনযাপনই অসম্ভব হয়ে পড়তো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, আইলাহুম্মা আল্লাহ, তারপরে কি আল্লাহর সাথে কোনো উপাস্য আছে সত্য? না, সত্য উপাস্য নেই। বাল আকসারুহুম লা ইয়ালামুন, বরং অধিকাংশ মানুষ আসল বিষয় জানে না, জানার জন্য সচেষ্ট হয়। জানার আল্লাহ পাক রব্বুল আলামিন উপায় উপকরণ রেখেছেন, আল্লাহ প্রদত্ত বিধান আল কোরআনুল করিম সুরক্ষিত আছে, আসমানি সিলেবাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শের হেফাজত মুহাদ্দিসিনে কেরামরা হাদিসে করে রেখেছেন, কিন্তু মানুষ গরজ করে না। পেটের গরজ দুনিয়ার সব কিছুই শিখে। নিরক্ষর মানুষ আরব দেশগুলিতে চাকরি করতে গিয়ে ভাঙা আরবি শিখে দুনিয়ার পেটের ব্যবস্থা করে, কিন্তু আল্লাহর দিন শেখে না। একটা ইংলিশ শব্দ জানতো না নিরক্ষর পশ্চিমা দেশে গিয়ে নিজের দুনিয়ার গরজে ইংলিশ শিখে ফেলে, মুশকিল থেকে মুশকিল ভাষা শিখে ফেলে দুনিয়ার পেটের গরজে, দুনিয়ার স্বার্থে, কিন্তু আল্লাহর দিন শেখে না, যার ফলে তারা জানে না। আম্মা ইউজিবুল মুদ্দার, নাকি সেই আল্লাহ শ্রেষ্ঠ যিনি আর্তদের আহ্বানে সাড়া দেন? আল মুদ্দার মানে যে নিরুপায় হয়, তার কোনো উপায় নেই, পানিতে ডুবছে আর উদ্ধার করার কেউ নেই, আগুনে ঘিরে গেছে, চারিদিকে আগুন লেগে গেছে, বিল্ডিং এ ফেসে গেছে, আগুন লেগে গেছে, আর আল্লাহ ছাড়া আর কেউ উদ্ধার করার নেই। এমন বিপদে পড়েছে যে সামনে কোনো রাস্তা মনে হচ্ছে বেরোবে না, বিপদ থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নেই, এইরকম ব্যক্তিকে মুদ্দার বলা হয়, যার কাছে পানাহারের কোনো ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা নেই, আর পানাহার না করলে মানুষ বাঁচবে না, একে মুদ্দার বলা হয়। এইরকম মুদ্দার মানে নিরুপায় ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুকুরের কুকুরের গোস্ত পানীয় বস্তু হিসাবে মদ আল্লাহ হালাল করেছেন, অতটুকু যাতে বেঁচে থাকতে পারে। ইল্লা মদ তোরের তুম আল্লাহ, ওখানেও ইজতিরারের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, নিরুপায় যদি হয়ে যাও। আম্মা ইউজিবুল মুদ্দার, নাকি সেই সত্তা শ্রেষ্ঠ যিনি ডাকে সাড়া দেন আর্তদের নিরুপায়ীদের, এজা দাহ যখন তার কাছে দোয়া করে। আল্লাহর কাছে কোনো ব্যক্তি নিরুপায় হয়ে দোয়া করলে আল্লাহ অবশ্যই তার ডাকে সাড়া দেন, এমনকি মুশরিক বহুত্ববাদীরও দোয়া আল্লাহ শুনেছেন যখন আল্লাহকে ডেকেছে। তার বাস্তব প্রমাণ কাবা ঘরের ওপর যখন আবরাহার সেনাবাহিনী হস্তি বাহিনী হামলা করার জন্য আসলো, আব্দুল মুত্তালেব মুশরিক পত্তলিক সে কাবার গেলাব ধরে দোয়া করেছিল, সিরাতের কিতাবাদিতে পড়েছেন শুনেছেন, আল্লাহ পাক সেই দোয়া শুনেছিলেন। কারণ নিরুপায় আমরা কাবার হেফাজত আল্লাহ আর করতে পারছি না, সে আল্লাহ নিরুপায় যে কোনো ব্যক্তির দোয়া শুনেন, ওয়াক শেফুসু, এবং আল্লাহ পাক অনিষ্টকে দূরীভূত করেন, তিনি কি শ্রেষ্ঠ নন? ওয়াজ আলোকুম খোলাফা আল আর্দ, এবং তোমাদেরকে পৃথিবীর স্থলাভিষিক্ত করেন, পৃথিবীর তোমাদেরকে মালিকানা দান করেন, খলিফা করেছেন, নেতৃত্ব দিয়েছেন। আইলাহুম্মা আল্লাহ, সে আল্লাহর সাথে কোন সত্য মাবুদ আছে? কালিলাম্মা তাযাক্কারুন, তোমরা খুব কমই উপদেশ নিয়ে থাকো, বুঝতেও চাও না আর উপদেশ গ্রহণ করতেও চাও না। আম্মা ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, নাকি সেই সত্তা শ্রেষ্ঠ যিনি তোমাদেরকে রাস্তা দেখিয়ে থাকেন স্থলের এবং জলের অন্ধকারে, স্থল পথেও চলেন, তখন আল্লাহ পাক দিক নির্ণয়ের জন্য সুব্যবস্থা দিয়েছেন। কোন মানুষকে জিজ্ঞাসা করার জন্য যাব এক জায়গা থেকে আরেক জায়গায়, পশ্চিমে যাচ্ছি না পূর্বে যাচ্ছি, আল্লাহ পাক দিক নির্ণয়ের জন্য জালালাকুমুন নুজুমা, তারকারাজি গ্রহ নক্ষত্র আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন, লিতাহতাদু বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, সমুদ্র পথে সফর, চারিদিকে পানি আর পানি কিছু নজরে আসছে না, আকাশের দিকে তারকা দেখে দিক নির্ণয় করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রাস্তা দেখিয়ে থাকেন, তারপর আল্লাহ পাক তোমাদেরকে এমন বিদ্যা বুদ্ধি দিয়েছেন যাতে তোমরা পূর্ব থেকে পশ্চিম সফরের ক্ষেত্রে দিক নির্দেশনা পাচ্ছ। আজকে ফ্লাইটের সফর, উড়োজাহাজের সফর, কিভাবে ঠিকভাবে গিয়ে আপন রাস্তায় সামান্য এদিক ওদিক যায় না, যেই রুট রয়েছে সেই রুটে গিয়ে কোথাও আকাশপথে অ্যাক্সিডেন্ট সংঘর্ষ হয় না, তেমন হয় না, অথচ রোড দুর্ঘটনা ডেইলি হইতে আছে, কত শত দেশে হইতে আছে। আল্লাহ পাক এই যে বিদ্যা বুদ্ধিগুলি দিয়েছেন এগুলো আল্লাহর দান, স্থলের অন্ধকারে আর জলের অন্ধকারে আল্লাহ পাক তোমাদেরকে রাস্তা দেখিয়ে থাকেন। অমায়ুর সেলু রিয়াহ বুশরাম বেনে দে রহমতেহি, আর সেই সত্তা তার রহমতের পূর্বে, অর্থাৎ তার রহমত হচ্ছে বৃষ্টি, বৃষ্টির পূর্বে সুসংবাদ স্বরূপ বাতাস পাঠিয়ে থাকেন, শান্তির বাতাস। তিনি কি শ্রেষ্ঠ নন যে তার ইবাদত বন্দি করবে? আ ইলাহুম্মা আল্লাহ, আল্লাহর সাথে কি আর কোনো উপাস্য আছে সত্য? তাআলাল্লাহু আম্মা ইউশরিকুন, মানব জাতি যেসব শিরক করে থাকে সেসব শিরক থেকে আর আল্লাহ পাকের অংশী থেকে আল্লাহ পাক অতি মহান। আম্মা ইয়াবদাউল খালকা সুম্মা ইউইদুহু, সে আল্লাহ কি শ্রেষ্ঠ নয় যিনি সৃষ্টি সূচনা করেছেন? কে প্রথম সৃষ্টি করেছে? আর কেউ আছে কোনো উপাস্য দেবদেবী কোনো মানুষকে সৃষ্টি করেছে তারপরেও কেউ চোখ খুলছে না? আল্লাহ পাক বলছেন যে যিনি সৃষ্টির সূচনা করেছেন, সুম্মা ইউইদুহু, অতঃপর তিনি পুনরাবৃত্তি করবেন, পুনরায় মানুষকে মৃত্যুর পরে উঠাবেন, সৃষ্টি করবেন, সেটা তারও সহজ। অমাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরজ, আর যে আল্লাহ আকাশ থেকে আর পৃথিবী থেকে মানুষকে রিজিক দিয়ে থাকেন, আকাশ থেকে বৃষ্টির মাধ্যমে আর জমিন থেকে ফসলাদির মাধ্যমে। আর ইলাহুম্মা আল্লাহ, আল্লাহর সাথে কোনো মাবুদ উপাস্য সত্য আছে? কুল হে নবী বলে দাও, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও যে আমাদের ধর্ম আর শিরিক আর বহুত্ববাদীর এই বিশ্বাস ঠিক, তাহলে এর উপর দলিল প্রমাণ পেশ করো। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। বিষয়বস্তু সূরা নামলের তাফসীর, আয়াত নম্বর 65 তে মহান আল্লাহ ইরশাদ করছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন। এ আয়াতে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা করেছেন যে আসমানে এবং পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই, না ফেরেশতা মালাইকা, না জিন, না কোনো মানুষ, না নবী, না রসুল, না ওলি, না বুজুর্গ, যারা গায়েবের কথা অদৃশ্যের কথা সব জানে, যাদের কাছে গায়েব জানার অদৃশ্য জানার কোনো চাবি আছে, যে কোনো সময় ইচ্ছা করব সারা দুনিয়া যেন কাশ হয়ে যাবে, যে বিদাতি আকিদা সব দুনিয়া খুলে গেল, কাশফের মাধ্যমে সব দেখে নিল, মুরাকাবা দিয়ে সব দেখে নিল, এসব ভ্রান্ত আকিদা। আল্লাহ পাকের এই আয়াত মানুষের হেদায়তের জন্য যথেষ্ট। আর যাদের ঘরে ঘরে কোরআন রাখা আছে তারা এইরকম শিরকি আকিদায় লিপ্ত। মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল হে নবী, জানিয়ে দাও, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান এবং পৃথিবীতে যে কেউ আছে তারা গায়েব জানে না, অদৃশ্য সম্পর্কে জ্ঞান রাখে না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া একমাত্র। অদৃশ্য সম্পর্কে জ্ঞান রাখে না এর অর্থ হচ্ছে অদৃশ্য জানার তাদের কাছে কোনো ক্ষমতা নেই, সোর্স নেই, বা সব কিছুই তাদেরকে একসাথে ঢেলে দেওয়া হয়েছে, তোমাদের ওপর দুনিয়া খুলে দিলাম বা যখন ইচ্ছা তোমরা খুলে নিবে, এমন কিছু নেই। তবে যতটা আল্লাহ নবী রসুলগণকে ওহির মাধ্যমে জানিয়েছেন, বিধি বিধান হোক অথবা অতীতের ঘটনাবলি হোক অথবা ভবিষ্যতের কোনো ঘটনাবলি হোক, যেমন ইয়াজুজ মাজুজ, দাজ্জাল, কিয়ামত, জান্নাত, জাহান্নাম, এগুলি গায়েব ছিল, আম্বিয়া রসুলগণকে আল্লাহ জানিয়েছেন এবং তারা জানিয়ে দিয়েছেন, তো সেই গায়েবগুলো তো আমরাও জানি, এগুলিকে গায়েব বলা হয় না। কিন্তু যারা শিরকি আকীদা রাখে তারা মনে করে যে নবীর এই ক্ষমতা ছিল যে সব কিছু ইচ্ছা করলে দেখে ফেললেন, ওলিয়া উলিয়া গস কুতুবদের ক্ষমতা আছে, ইচ্ছা করলে সব জানতে পারেন, এসব শিরকি কুফুরি আকীদা। আসমান জমিনে এরকম গায়েব জানার কারো অধিকার নেই, এটা আল্লাহর হক। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা ইয়াশউরুন আইয়ানা ইউবাসুন, এমন কি তারা নবী রসুলগণ এবং ওলি আউলিয়া, হ্যাঁ পীর মুর্শিদ, যার কথাই বলো না কেন, তারা এটাও জানে না, এই অনুভূতিও রাখে না যে কখন তাদেরকে পুনরুত্থিত করা হবে, কোন দিন মাটি ফেটে উঠবে, কোন দিন কবর থেকে উঠানো হবে, কোন দিন হাসর হবে, বিচার হবে, তাও খবর রাখে না তারা। তারা মৃত, আল্লাহ বলছেন আমওয়াতুন গায়রু আহিয়া, তারা মৃত, জীবিত নয়। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, বালিদ্দারাকা ইলমুহুম ফিল আখিরা, বরং তাদের আখিরাত সম্পর্কে জ্ঞানের সীমা শেষ হয়ে গেছে। আখিরাত সম্পর্কে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরও কোনো জ্ঞান নেই, যারা দুনিয়াতে আছে তাদেরও জ্ঞানের সীমা শেষ। আল্লাহ যতটা জানিয়ে দিয়েছেন ততটা জানে, আল্লাহ জানিয়েছেন লক্ষণ জানিয়েছেন, বড় বড় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন 10টি লক্ষণ আছে, সেই বড় লক্ষণগুলি যখন চলে আসবে দ্রুত পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত চলে আসবে। এছাড়া বেশ কিছু কিয়ামতের ছোট ছোট নিদর্শন বা লক্ষণ রয়েছে যেগুলির অনেকগুলি চলে এসছে, বরং অধিকাংশই চলে এসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বালহুম ফি শাক্কিম মিনহা, কাফেরদের কথা যারা অস্বীকারী পরকালকে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, বরং এরা পরকাল সম্পর্কে সন্দিহান হয়ে রয়েছে, বালহুম মিনহা আমুন, বরং তা থেকে তারা অন্ধ হয়ে রয়েছে, দেখার চেষ্টা করে না, জানার চেষ্টা করে না। ওয়াকাল আল্লাযিনা কাফারু, আর কাফেররা বলে, আইযা কুন্না তুরাবান, আচ্ছা বলো তো আমরা মরে গিয়ে যখন মাটি হয়ে যাব, মাটিতে মিশে যাবো, আবা ও না এবং আমাদের পূর্বপুরুষরাও, আইন্নাল্লা মুখরাজুন, তারপরে কি আমাদেরকে আবার বের করে নিয়ে আসা হবে, মানে পুনরুত্থান হবে, আখেরাত হবে, এটা বিশ্বাসই করে না কাফের। লাকাদ ওয়াইদনা হাযা নাহনু ওয়া আবাউনা মিন ক্বাবলু, এর পূর্বে আমাদেরকে এবং আমাদের পূর্বপুরুষদেরকেও এইরকমই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আগের লোকেরাও যারা এসেছিল মুরব্বীরা তারাও বলতো আখেরাত পরকাল পরকাল, এক শ্রেণীর জন্মগত মুসলিম কিন্তু আল্লাহ পরকালের প্রতি ইমানের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, জীবনে কোনোদিন চিন্তা করলো না যে আল্লাহ কেন সৃষ্টি করেছেন, কোনখানে যাচ্ছি, আখেরাতে কি জবাব দেব, চিন্তা করার সময় নেই, পেট পয়সা নেতৃত্ব তারাও এতে সামিল। আর যারা অবিশ্বাসী সন্দিহান ইসলামের বাইরে থেকে তারাও এতে সামিল। আল্লাহ পাক বলছেন যে এইরকম ওয়াদা এরকম কথা তো আগের লোকেরাও বলেছে, ইন হাজা ইল্লা আসাতিরুল আউয়ালিন, যুগে যুগে এরকম কথা বলেছে যখন, তো এগুলি হচ্ছে প্রাচীন যুগের উপকথা, কিসা কাহিনী মাত্রই, এগুলির কোনো বাস্তবতা নেই। কুল হে নবী বলে দাও, সিরু ফিল আর তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, চিন্তাশীল হই, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, আর দেখো ভালো করে যে অপরাধীদের পরিণাম কি ভয়ানক হয়েছিল, দেখো গিয়ে লূত আলাইহিস সালামের এলাকা কিভাবে আল্লাহ ধ্বংস করেছেন, তারপরে সামুদ সম্প্রদায়ের এলাকা, আদ সম্প্রদায়ের এলাকায় আরো বহু জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, সুনামির দৃশ্য গিয়ে দেখে আসেন আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন, স্যান্ডিতে আল্লাহ পাক কিভাবে ধ্বংস করেছেন মানুষকে, আল্লাহ পাকের কি আজাব এসছে, এত বড় শক্তি তারপরেও আল্লাহ পাকের এই আজাবের মোকাবেলা করবে কোথায়, মোকাবেলা কোথায় তাদের প্রযুক্তি, এগুলি দেখে চিন্তাশীল হও, আল্লাহকে চেনো যে আল্লাহ পাকের সেনাবাহিনী বড় প্রবাল, আমায় আলম জুনু তা রব্বিকা ইল্লাহু, আল্লাহ পাকের সেনাবাহিনী সম্পর্কে দুনিয়ার কেউ খোঁজ রাখে না যে কত শক্তিশালী। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, হে নবী ওয়ালা তাহজান আলাইহিম, এরা যদি ঈমান না নিয়ে আসে, তোমাকে বিশ্বাস না করে, পরকাল সম্পর্কে চিন্তাশীল না হয়, তাদের জন্য তুমি দুঃখ করিও না, ওয়ালা তাকুন ফি যায়কি মিম্মা ইয়ামকুরুন, আর তারা যে চক্রান্ত করছে তাতে তুমি মনে কষ্টও নিও না, করতে দাও, তারা চক্রান্ত করবে আমি কৌশল করব, কৌশলে তাদের জবাব দেব, তাদের শাস্তি দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আর এইরকম শাস্তি দিয়েছেন, বদরের শাস্তি দিলেন, তারপরে খন্দকে নিরাশ হয়ে ফিরে গেল, ভবিষ্যৎবাণী করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খন্দকের যুদ্ধের পরে আর তারা আক্রমণ করার মতো ক্ষমতা রাখবে না, এখন আমরা যাব, তারা আর আসার সাহস করবে না মদিনার দিকে। মক্কা বিজয় হয়ে গেল, যারা দাদাগিরি কত নেতৃত্ব দিত লাঞ্ছিত অপদস্ত হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল, কেউ ভালোভাবে তাদের নামটা স্মরণ করবে পৃথিবীতে আর কেউ নেই জাহালাবুল্লাহের নাম নেবে, কিন্তু আবু বকর ওমর ওসমান তাদের নাম নর অসংখ্য লোক আছে ছিল থাকবে কিয়ামত পর্যন্ত রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আল্লাহ পাক তারপর ওয়াকুলুনা মাতা হাযাল ওয়াদ, এরা বলে যে এই ওয়াদা কখন পূরণ হবে, যে আযাব শাস্তি, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, কুল হে নবী বলে দাও, আসা আন ইয়াকুনা রাদিফা লাকুম বাযুল্লাযী তাস্তাজিলুন, যে সম্পর্কে তোমরা তাড়াহুড়া করছো তার কিছু হয়তো তোমাদের পিছে এসেই গেছে, এত কেন তাড়াহুড়া করছো, এই কিছুদিন পরেই হয়তো তোমাদের উপর আযাব আসতে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের মক্কা থেকে নির্বাসিত হওয়ার দুই বছর পরে দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ হয়ে গেল, যাতে কাফেররা লাঞ্ছিত ক্ষতিগ্রস্ত হইল। ওয়াইন্না রাব্বাকা লাযু ফাযলিন আলান নাস, আর নিশ্চয় হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতিপালক মানব জাতির ওপর অত্যন্ত বড় অনুগ্রহকারী, ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়াশকুরুন, তবে অধিকাংশ লোক তারা শুকরিয়া আদায় করে না। ওয়াইন্না রাব্বাকা লা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলানুন, হে নবী তোমার প্রতিপালক অবশ্যই জানেন যা মানুষের অন্তরে বক্ষে লুকিয়ে রাখে, অমায়ুলেন আর যা প্রকাশ করে, অমামিন গায়বাতিন ফিসসামায় ওয়াল আরদ, আর আসমানে এবং পৃথিবীতে যা কিছু লুকায়িত আছে, ইল্লা ফি কিতাবি মুবিন, সব কিছুই সুস্পষ্ট লিখনিতে লিপিবদ্ধ রয়েছে, আল্লাহ পাকের লৌহে মাহফুজে তকদির লিপিতে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন। ইন্না হাযাল কুরআন ইয়াকুসু আলা বানি ইসরাঈল আকসারাল লাযী হুম ফীহি ইখতালিফুন, নিশ্চয় এই কুরআনুল কারীম বানি ইসরাঈলদের সম্পর্কে ওই সব বিষয়গুলির অধিকাংশগুলি বর্ণনা করেছে যেগুলি সম্পর্কে তারা মতবিরোধ করেছে, যে সব জিনিসে তাদের ত্রুটি ছিল, যেমন ওজার আল্লাহর পুত্র, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, যেমন খ্রিস্টানরা বলল, আর ইহুদিরা বলল যারই সন্তান, আল্লাহ বলছেন না যারই সন্তান না আল্লাহর পুত্র, এটাও না এটাও না, এটাও বাতিল ওটাও বাতিল, তিনি আব্দুল্লাহ ওয়া রাসূল, এইরকম ইন্নাল্লাহ সালেসু সালাসা তৃতীয়বাদ খ্রিস্টানদের, আল্লাহ তিনের তৃতীয়, আল্লাহ তিনের তৃতীয় না, আল্লাহ আহাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যেসব বাতিল কথাবার্তা বলেছে, ভ্রান্ত কথা, বনি ইসরাইলরা গোমরা পথভ্রষ্ট হয়ে ইহুদি খ্রিস্টানরা, তার সঠিক ফয়সালা কোরআনে কারিমে বর্ণনা করেছেন যে কোনটা ঠিক। ওয়া ইন্নাহু লাহুদা ওয়া রাহমাতুন লিল মুমিনিন, আর এই কোরআনে কারিম দিক নির্দেশনা এবং মুমিনদের জন্য রহমত। আল্লাহ পাক বলছে ইন্না রাব্বাকা ইয়াকযী বাইনাহুম বিহুকমিহি ওয়াল আজিজুল আলিম, আর নিশ্চয় হে নবী তোমার প্রতিপালক তার ফয়সালা তাদের মাঝে করবেন, আর তিনি মহাপরাক্রান্ত এবং সবকিছু জানেন। ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাকা আলাল হাক্কিল মুবিন, সুতরাং তুমি আল্লাহর উপর আস্থা রাখো, নিশ্চয় তুমি স্পষ্ট সত্যের উপর প্রতিষ্ঠিত আছো। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিশ্চয়তা দান করেছেন যে তুমি নিশ্চিত সত্যের উপর কায়েম রয়েছো। ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মা দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন, নিশ্চয় হে নবী মুহাম্মদ তুমি মৃতদেরকে শোনাতে পারবে না, এরা যারা তোমার কথা শুনে না এরা মরা লোকের মতো, মৃতদের মতো। ওয়ালা তুসমিউস সুম্মা দুআ, আর বধিরদেরকে যারা বহিরা কানে শুনে না, বধিরদেরকেও তুমি ডাক শোনাতে পারবে না, ডাকলেও শুনে না বধির। ইযা ওয়াল্লাউ মুদবিরিন, বিশেষ করে যখন তারা পিঠ ফিরিয়ে চলে যায়। ওমা আনতা বিহাদিল উমিয়ান দলালাতিহিম, আর অন্ধকে তুমি তাদের ভ্রষ্টতা থেকে, অন্ধদেরকে তাদের ভ্রষ্টতা থেকে তুমি রাস্তা দেখাতে পারবে না। যারা চোখের অন্ধ তার চাইতে বেশি মারাত্মক অন্ধ হচ্ছে যে অন্তরের অন্ধ, অন্তরের অন্ধ তাকে কখনো রাস্তা দেখাতে পারবে না। চোখ দিয়ে যারা হক না হক দেখার চেষ্টা করলো না, পড়ার চেষ্টা করলো না, বুঝার চেষ্টা করলো না, এই চোখ দিয়েও পড়া হয়। হ্যাঁ, চোখ প্রথম পড়ে নকশা এটা ব্রেনে পাঠায়, তারপরে ব্রেনকে বলে যাচাই বাছাই করো এটা ভালো না মন্দ, ঠিক না ভুল, এটাও করলো না। তো আল্লাহ পাক বলছেন যে এদেরকে রাস্তা দেখানো যাবে না, তুমি দেখাতে পারবে না। ইনতুসমেউ ইল্লা মাইয়ু মেনো বি আয়াতেন না, হ্যাঁ তুমি তাদেরকে শোনাতে পারবে যারা আমার আয়াতে বিশ্বাসী। আল্লাহ প্রদত্ত বিধান, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ পাকের একটা বিধান আছে, সেই মোতাবেক আমাদেরকে জীবন যাপন করতে হবে, এটাতে যারা বিশ্বাসী হবে তারাই শুনে উপকৃত হবে। ফাহুম মুসলিমুন, সুতরাং তারাই মুসলিম, তারাই আত্মসমর্পণকারী। وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ। আল্লাহ পাক কিয়ামতের একটি বড় লক্ষণের কথা এখানে উল্লেখ করেছেন। আর যখন আল্লাহ পাকের বাণীর বাস্তবায়ন হবে তাদের সম্পর্কে, মানব জাতির সম্পর্কে আল্লাহ পাকের প্রতিশ্রুতির বাস্তবায়ন হবে, মানে আল্লাহ পাক যে ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের পূর্বে একটা জমিন থেকে জন্তু বেরিয়ে আসবে আর এই জন্তু মানুষের সাথে কথা বলবে, এটা কিয়ামতের বড় লক্ষণের একটি, যেমন ইয়াজুজ মাজুজ দাজ্জাল, ঈসা আলাইহিস সালামের আসা, এগুলি বড় বড় লক্ষণ। পশ্চিম দিক থেকে সূর্য ওঠা, তেমন এটি একটি বড় লক্ষণ। দাব্বাতুল আরদ, জমিন থেকে একটা জানোয়ার, একটা পশু বেরিয়ে আসবে আর মানুষের সাথে কথা বলবে, তারপরে দ্রুত কিয়ামত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন শেখার এবং তার হক আদায় করার, তার প্রতি আমল করার, তার প্রচার করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে যেন জান্নাতের রাস্তায় রাখেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।